আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা পিস টিভি বাংলা থেকে ইসলামী আলোচনা শুনছেন, ইসলামী অর্থনীতি নিয়ে, তার হালাল ও হারাম নিয়ে আমরা যে ধারাবাহিক আলোচনা চালাচ্ছি তারই অংশ হিসাবে আজকে আমরা আলোচনা করব মানুষ কত সম্মানিত, তাই মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা বৈধ না অবৈধ, হালাল না হারাম, এ সম্পর্কে। আপনারা জানেন এবং মানেন যে মানব হচ্ছে সবার উপরে, মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, আর ফেরেশতা দ্বারা মানুষকে সিজদা করিয়েছেন, মানুষকে সব কিছু শিক্ষা দিয়েছেন। ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদমকে আল্লাহ তাআলা পরিপূর্ণ জ্ঞানবান রূপে সৃষ্টি করেছেন আর তাকে বিশেষ বৈশিষ্ট্য দিয়ে সম্মান দান করেছেন। এই জন্য মানুষের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সবই সম্মানীয় এবং বিক্রয়ের মাধ্যমে তার অসম্মান করা যাবে না। যে জিনিস বিক্রি করা হয় সে জিনিস সাধারণত সেই রকম সম্মানীয় হয় না যেমন সম্মান তার পাওয়া উচিত। মানুষ যদি বেচাকেনা হয় তাহলে সত্যই তার সম্মানে বাধে। তেমনি মানুষের কোনো অঙ্গ যদি বিক্রি হয়, ক্রয় বিক্রয় হয়, তাহলে তার অসম্মানের কথা। মহান সৃষ্টিকর্তা মানুষকে বড় সম্মানের অধিকারী করে সৃষ্টি করেছেন এবং সারা বিশ্বের সমস্ত জিনিসের উপর তাকে প্রাধান্য দিয়েছেন, সারা বিশ্বের সমস্ত জিনিসকে মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, পৃথিবীতে যা কিছু আছে সবই মানুষের খেদমতের উদ্দেশ্যে, সব কিছুকে মানুষের অধীন করে দেওয়া হয়েছে। অতএব তার কেনা বেচার এবং তার ক্রয় বিক্রয়ের যে ব্যবসা চলছে অনেক মানুষের কাছে, যার কাছে মানুষের কোনো সম্মান নেই, ইসলামের দৃষ্টিতে তা হারাম হালাল নয়। মানুষের কোনো অঙ্গ ও অংশ বিক্রয় করাও বৈধ নয়। বৈধ নয় লাশ ও ভ্রূণ বিক্রি করা। একসময় জ্যান্ত মানুষ বিক্রি হতো, এখনও হচ্ছে, মরার পরেও তার লাশ বিক্রি হালাল নয়। আর মায়ের পেট থেকে বের হওয়ার আগে, জন্মের আগে ভ্রূণ বিক্রি হয়। আপনারা জানেন যে ভ্রূণ বিক্রি হয়, সেই ভ্রূণ বিক্রিও হালাল নয়। তেমনি মানুষের রক্ত, চুল, চোখ, কিডনি এগুলোও বিক্রি হয়, কিন্তু ইসলামের দৃষ্টিতে এগুলো বিক্রি করা জায়েজ নয়। তবে হ্যাঁ, রক্ত বা অঙ্গ দান করার পর যদি কোনো পক্ষ খুশি হয়ে উপহার স্বরূপ আপনাকে কিছু দেয় তাহলে তা নিতে বাধা নেই। তবে মনের মধ্যে ওই চাহিদা থাকলে হবে না, লোভ থাকলে হবে না যে আমি রক্ত দিয়ে টাকা পাবো কি আমি কিডনি বিক্রি করব। অনেক মানুষ আছে যারা পেটের জ্বালায় তাদের ভরণ পোষণের খরচ বের করার জন্য কিডনি বিক্রি করে, তাই না? স্বেচ্ছায় বিক্রি করে, বিক্রি করা হালাল না। মানুষ নিজের অঙ্গ বিক্রি করতে পারে না, কেন বলছি, তবে দান করতে পারে মানবিক প্রয়োজনে। যদি মানুষের প্রয়োজন পড়ে, তার একটা অঙ্গ নষ্ট হয়ে গেছে, সে বাঁচবে না। আপনার দুটো অঙ্গ আছে, আপনি যদি একটা দেন আপনি বাঁচতে পারেন, সেও বাঁচতে পারে। এই মানবিক খাতিরে ওলামারা বলছেন যে তোমরা এক অপরের সহযোগিতা করো, বাঁচাও তাকে। প্রাণ বাঁচাতে আপনি বিক্রি না করে কি করতে পারেন, দান করতে পারেন। এ হচ্ছে মানবিক গুণ। আপনি একটা মানুষের প্রাণ বাঁচানোর জন্য আপনি নিজের একটা অঙ্গ দিলেন, এটা মানবিক গুণ। কেন বিক্রি করা জায়েজ নয়, তার কারণ স্বরূপ বলা হচ্ছে যে মানুষ বেচা কেনার কোনো পশু নয়, বেচা কেনার কোনো জীব নয়। আর মানুষের কোনো অঙ্গ বিক্রি নিজে মানুষ কেন করতে পারে না? মানুষের তো তার নিজের হাত, নিজের পা, তার নিজের চোখ, তার নিজের কিডনি, সেটা তার অধিকারী। ইচ্ছা করলে সে তা বিক্রি করতে কেন পারবে না? আসলে মানুষ কিন্তু কোনো অঙ্গ প্রত্যঙ্গের মালিক নয়, এমনকি মানুষ নিজের আত্মারও মালিক না। যদি মালিক হতো তো নিজের আত্মাকে আটকে রাখতে পারতো, তাই না? কেন ছেড়ে দেয়, কেন সে মারা যায়, কেন সে পৃথিবী ছেড়ে চলে যায়, কেন সে পিঞ্জর ছেড়ে উড়ে যায়? নিশ্চয়ই মানুষের অধিকারে নেই, মানুষের অধিকারের বাইরে। এই হাত, এই পা, এই চোখ, এই যত কিছু শরীরে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা এই কারখানা, শরীরের ভিতরে এমন কারখানা, সৃষ্টি করেছেন আল্লাহ আকবার ওই রক্তপিণ্ড থেকে আস্তে আস্তে আস্তে আস্তে এত বিশাল কারখানা, সেই কারখানার সমস্ত জিনিস, সমস্ত অংশ, সমস্ত পার্টস কার দান? আল্লাহর দান। কার মালিকানা? আল্লাহর মালিকানা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষকে। আল্লাযী খালাকাকা, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক সুম্মা সাওয়াকা ফাআদালাক, তার মানে আল্লাহ তাআলা সুন্দরভাবে সৃষ্টি করেছেন মানুষকে, সুন্দর অবয়ব দিয়েছেন, আল্লাহর দান। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তারপর পথ দেখিয়েছেন, এসব কিছু আল্লাহর দান, আল্লাহর মালিকানা। অতএব সেই মালিকানায় হস্তক্ষেপ আপনি করতে পারেন না। আপনি বলবেন আমার হাত আমি বিক্রি করব না, তোমার হাত না, এ হাত কার? তোমার মালিকের। আপনাকে যদি একটা গাড়ি দিলাম, আপনি গাড়ি চালাচ্ছেন, গাড়ির ড্রাইভার ব্যবহার করতে দেওয়া হয়েছে, আপনি গাড়ি ব্যবহার করতে পারেন, গাড়ির তেল চুরি করে বিক্রি করতে পারেন না, পারেন নাকি? যেমন অনেকে করে, অনেক ড্রাইভাররা তেল চুরি করে বিক্রি করে, কিংবা গাড়ির কোনো পার্টস আপনি বিক্রি করতে পারেন না, কারণ গাড়ি আপনার নয়, গাড়ির মালিকানা, মালিক হচ্ছে আমি, আমার গাড়ি আপনাকে চালাতে দিয়েছি, আপনি গাড়ির পার্টস বিক্রি করবেন, তেল বিক্রি করবেন, এ অধিকার আপনার নেই। আল্লাহ তাআলার দুনিয়াতে আমরা এসেছি না, আমাদেরকে পাঠানো হয়েছে, আমাদেরকে পাঠানো হয়েছে, আমরা আমাদের নিজের রং আমরা এখতিয়ার করে এসেছি, এসেছি, তাহলে তো কালো রং আমি এখতিয়ার করতাম না, তাই না? আমার চেহারা আমি নিজে এখতিয়ার করতে পারিনি, তাহলে আরো সুন্দর চেহারা এখতিয়ার করতাম। আমার দেশ আমি এখতিয়ার করতে পারিনি, তাহলে তো আমি আরো ভালো দেশ এখতিয়ার করতাম। আমার পরিবার আমি এখতিয়ার করতে পারিনি, তাহলে আমি উচ্চ পরিবারে জন্ম নিতাম, তাই না? এইভাবে মানুষ তার নিজের রং, নিজের রূপ, নিজের চেহারা, আকার, আকৃতি, দেশ, ভাষা নিজে এখতিয়ার করে আসেনি। মহান আল্লাহ যেখানে চেয়েছেন সেখানে আপনাকে পাঠিয়েছেন। অতএব সমস্ত মালিকানা কার? আল্লাহ তাআলা। আর সেই মালিকানায় হস্তক্ষেপ করা আপনার জন্য বৈধ নয়। এই জন্যই মানুষের কোনো অঙ্গ বিক্রি করা বৈধ নয়, মানুষের কোনো অঙ্গ খাম খা নষ্ট করা বৈধ নয়। আপনি নিজের না করেন, যদি অপরের করেন তো তার বিনিময়ে আপনাকে প্রতিশোধ দিতে হবে, আর না হয় জরিমানা দিতে হবে। ইসলামের শরীয়তে এইটাই। আর শরীয়তের নিয়ম হলো যে জিনিসের আপনি মালিক নন সেই জিনিস আপনি বিক্রি করতে পারেন না, যে জিনিসের আপনি মালিক নন সেই জিনিস আপনি বিক্রি করতে পারেন না, যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাবি' মা লা তামলিক, যার মালিক তুমি নও তুমি তা বিক্রি করতে পারো না। তাহলে বোঝা গেল যে আপনি আপনার সমস্ত মাথা চুল থেকে নিয়ে পায়ের নখের মালিক হলেও আসল মালিককে আল্লাহ, আর আসল মালিক যেহেতু আপনি নন সেহেতু আপনি মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত কিছুই বিক্রি করতে পারেন না। এই রকমই যদি আপনি তার মালিক না হন তাহলে আপনার ওয়ারেসরা কি মালিক হবে? মনে করুন আপনি যখন মারা গেলেন তখন এই লাশটার সৎকার করার বা তাকে দাফন কাফন করার দায়িত্ব কাদের? ওয়ারেসদের। আর আপনার দেহ এবং তার অঙ্গ প্রত্যঙ্গের ওয়ারেস কি তারা হবে? আপনার মাল সম্পত্তির ওয়ারেস হবে, কিন্তু দেহের ওয়ারেস হবে কি? দেহের ওয়ারেস হবে না, আল্লাহর দেহ আল্লাহর কাছে ফিরিয়ে দিতে হবে। অতএব আপনার ওয়ারেসদেরও অধিকার নেই যে আপনার দেহটাকে সে বিক্রি করবে, বা আপনার একটা চোখ বিক্রি করবে, বা আপনার কোনো অঙ্গ বিক্রি করবে, তাদেরও অধিকার নেই। মানুষের প্রত্যেকটা অঙ্গ হচ্ছে সম্মানিত, আর এই সম্মানিত হওয়ার জন্যই তা বিক্রি করা যাবে না, কারণ বিক্রি করা সম্মানহানির ব্যাপার। যে জিনিসটা আপনি বিক্রি করলেন, বিক্রি করে দেওয়া মানেই হচ্ছে সেই জিনিসটা আপনার কাছে সস্তা, তাই আপনি তা বিক্রি করে দিলেন, কিংবা আপনার কাছে তুচ্ছ তাই বিক্রি করে দিলেন। যদি মানুষকে অনুমতি দেওয়া হয় যে সে তার অঙ্গ বিক্রি করবে, তাহলে অনেক সময় সামান্য অভাবে সে এমন জিনিস বিক্রি করতে শুরু করবে যা তার জন্য পরবর্তীতে ক্ষতিকর হবে। পয়সার অভাবে একটা কিডনি বিক্রি করে দিল, কিছুদিন পর ওই কিডনিটা খারাপ হয়ে গেল, মানুষ মারা যেতে পারে না? পারে না। একটা চোখ যদি বিক্রি করে দেয়, তাহলে ওই চোখ, যে চোখ বিক্রি করেছে তার পরের চোখটা যে চলবে তাও ঠিক না, ঠিক না, সেই চোখটাও খারাপ হয়ে যেতে পারে, তখন সে নিজেই দুই চোখে অন্ধ হয়ে যাবে। সুতরাং এইভাবে যদি বিক্রি করা বৈধ থাকতো, তাহলে মানুষ এমন সময় এমন অবস্থায় পড়ে এমন কাজ করে বসতো, এমন জিনিস বিক্রি করে বসতো যা তা নিজের জন্যই ক্ষতিকর হতো। মানুষ মুসলিম হোক অথবা কাফের, নিজেকে বিক্রি করার ফলে অথবা অঙ্গ বিক্রি করার ফলে নিজের অসম্মান রয়েছে, অথচ আল্লাহ তাআলা মানুষকে সম্মানিক এবং সম্মানিত জীব রূপে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি মানুষকে সম্মানিত করেছি, সম্মান দান করেছি, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর স্থলপথে এবং সমুদ্র পথে তাকে আমি বহন করেছি, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত এবং হালাল রুজি তাকে দান করেছি, আর সৃষ্টির মধ্যে বহু সৃষ্টির ওপরে তাকে প্রাধান্য দিয়েছি, সম্মান দান করেছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিছুক্ষণ বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আপনাদের সামনে বাকি কথা রাখবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা মানুষকে বড় সম্মানী জীব রূপে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি যে সকল সৃষ্টি করেছি, ওলামারা বলেন 18,000 মাখলুকাত, তাই না? এ কথা সহি না, 18,000 না, কত হাজার হাজার কারো হিসাব নেই, অসংখ্য জীব, অসংখ্য প্রাণী এই পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যার কোনো হিসাব কেউ রাখেনি। সুতরাং সমস্ত সৃষ্টির উপর, সমস্ত জীবের উপরে আল্লাহ তাআলা মানুষকে কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন এবং তাকে সম্মান দিয়েছেন। আর সেই সম্মানটুকু বজায় রাখতে মানুষ নিজে পারে না, ফলে মানুষ নিজেকে ছোটভাবে, হীনভাবে, তাই এক অপরকে বিক্রি করার জন্য মনোমানসিকতা তৈরি করে, মানুষ ব্যবসা ফিল্ড তৈরি করে, মানুষকে বিক্রি করে মানুষ খায়। পশুতে আছে, পশুবত্তে এটা থাকতে পারে, এক মাছ অপর মাছকে ধরে খায়, তাই না? এক পশু অপর পশুকে ধরে খায়, তো মানুষ কেন মানুষ ধরে খাবে? মানুষ কেন মানুষকে বিক্রি করে তার পয়সা ভক্ষণ করবে? মানুষ যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বাস করছে, আসলে তাতে তার অধিকার নেই যে সে তা বিক্রি করবে, এ কথা আপনারা শুনলেন, আপনারা জানলেন, আর একথাও জানলেন যে বিক্রি করাতে তার বিশেষ ক্ষতি থাকতে পারে যেটা সে জানে না। অথচ শরীয়ত বলছে, লা দরারা ওয়ালা দেরার, তুমি পৃথিবীতে বাস করবে, সমাজে বাস করবে, তুমি নিজে ক্ষতিগ্রস্ত হবে না, অপরকেও ক্ষতিগ্রস্ত করবে না। তোমার দ্বারাই কেউ ক্ষতিগ্রস্ত হোক, সেটাও শরীয়তের বাঞ্ছনীয় নয়, আর তুমি নিজে ক্ষতিগ্রস্ত হও, সেটাও শরীয়তে বাঞ্ছনীয় নয়। তুমি নিজেকে পুড়িয়ে অপরকে আলো দাও, এটা শরীয়তের বাঞ্ছনীয় নয়, নিজে মোমবাতি হয়ে নিজেকে গলিয়ে দাও। অনেক মানুষের কাছে শুনবেন, নিজের মোমবাতি হয়ে নিজেকে জ্বালিয়ে দাও, অপরকে আলো দাও, নিজে ধূপবাতি হয়ে নিজেকে পুড়িয়ে ছাই করে দাও, অপরকে সুগন্ধি দাও, না, ইসলামের এটা শিক্ষা না। ইসলামের শিক্ষা হলো তুমি নিজে বাঁচো, অপরকে বাঁচাও, নিজে বাঁচো, অপরকে বাঁচাও, অপরকে বাঁচাতে গিয়ে নিজেকে ধ্বংস করে দেবে, এটা ঠিক না। সুতরাং লা দরারা ওয়ালা দেরার, তুমি তোমার নিজের অঙ্গ দেবে ঠিকই, কিন্তু তুমি যদি না বাঁচো তাহলে তোমার জন্য সেটা দেওয়া জায়েজ নয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে নিজে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়া আহসিনু, ইহসানি করো, উপকার করো, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা উপকারীকে পছন্দ করেন, সৎশীলকে পছন্দ করেন, প্রয়োজনে তুমি দান করতে পারো। যদি মনে করো যে তোমার ক্ষতি হবে না, ডাক্তার যদি বলে হ্যাঁ তোমার দুটো কিডনি আছে, একটা যদি দাও একটা তোমার চলবে, তুমি বাঁচবে, ঠিক আছে, সেই অনুপাতে তুমি দান করতে পারো, কিন্তু বিক্রি করতে পারো না, এত নিষ্ঠুর হতে পারো না। আল্লাহ তাআলা আমাদেরকে নিজেদেরকে ধ্বংস করতে মানা করেছেন। আর এই কথা বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আত্মহত্যা করো না, আত্মহত্যার দিকে খবরদার পা বাড়ায়ও না। মানুষের একটা অংশ হলো বীর্য, রক্তে সম্পর্কে বললাম, রক্ত বিক্রি করা কি হারাম, কিন্তু দান করা জায়েজ। বীর্য, বীর্য বিক্রি করাও হারাম আর দান করাও হারাম, তাই না? কেন? বীর্য বিক্রি করা হারাম হলো না, হ্যাঁ মানলাম, কিন্তু দান করা হারাম কেন? কারণ সেই বীর্য নিয়ে কি হবে? সন্তান তৈরি করার জন্যই তো, সন্তান প্রজন্ম, তার দ্বারাতে সন্তান জন্মানোর জন্যই মানুষ কিনে নিয়ে গিয়ে কোনো স্ত্রীর গর্ভে প্রক্ষিপ্ত করে, তার থেকে কি হয়, সন্তান আসে, কিংবা টেস্ট টিউবের মাধ্যমে, টিউবের মাধ্যমে সন্তান আসে, সেই সন্তান বৈধ না অবৈধ হবে? আপনার যার সাথে বিবাহ হয়নি, যার সাথে বিবাহ হয়নি, তার গর্ভে আপনার বীর্য প্রক্ষেপ করা, সরাসরি অথবা কোনো সিরিঞ্জের মাধ্যমে, কোনো যন্ত্রের মাধ্যমে, বৈধ না অবৈধ? অবৈধ। সে সন্তান হবে অবৈধ সন্তান। এই জন্যে আপনি কাউকে বীর্য দান করতে পারেন না। কেউ যদি এসে বলে ভাই আমার বীর্যে শুক্রকীট নেই, তো তোমার খানিক বীর্য বিক্রি করো কিংবা দান করো, আমি আমার স্ত্রীর গর্ভে দিয়ে সন্তান নেব, চলবে না। ইসলামে এটা বৈধ নয়, তার কারণ এতে বংশের কি হবে, সংমিশ্রণ ঘটবে, আপনার বংশের রক্ত অন্য বংশে চলে যাবে, আর এটা ইসলাম পছন্দ করে না। এই জন্য তো ব্যভিচার হারাম। ব্যভিচারের ফলে কোনো বিবাহিত মহিলা যদি ব্যভিচার করে, তার স্বামী আছে, সে পাশ থেকে যদি কোনো অন্য পরপুরুষের সাথে ব্যভিচার করে অন্যের সন্তান নিয়ে গর্ভে ধারণ করে বলে আমার স্বামীর সন্তান, কত বড় খেয়ানতকারী নিয়ে মহিলা, কত বড় বিশ্বাসঘাতিনী, যে স্বামীর বিছানায় বাস করে অন্যের সন্তান গর্ভে ধারণ করে, এটা বিশাল অন্যায়, তাই না? বিশাল অন্যায়। অতএব বীর্য বিক্রি করা যেমন হারাম, তেমনি দান করাও হারাম। আপনি আপনার বীর্য দান করতে পারেন না, তার কারণ ওই বীর্য নিয়ে গিয়ে এমন এক মহিলার গর্ভে প্রক্ষেপ করা হবে যার গর্ভে প্রক্ষেপ করা হারাম। আপনার স্ত্রীর গর্ভে সমস্যা নেই, আপনার হয়তো এমনও হতে পারে সন্তান হচ্ছে না, ডাক্তার বললো তোমার সমস্যা আছে, তুমি তোমার বীর্য দাও, সিরিঞ্জের মাধ্যমে তোমার স্ত্রীর গর্ভে এমনভাবে প্রক্ষেপ করা হবে সন্তান হবে, সমস্যা নেই, আপনার নিজের স্ত্রীর গর্ভে সমস্যা নেই, কিন্তু পরস্ত্রীর গর্ভে আপনার বীর্য যাবে, এটা জায়েজ না। তেমনি গৃহপালিত পশুর বীর্য বিক্রি করা বৈধ না। দেখেছেন অনেক সময়ে প্রজন্মের জন্য ষাঁড় ছাড়া হয়, তখন কি নেয়, পয়সা নেয়, বলে আমার ষাঁড় আমি দেবো কিন্তু এত টাকা লাগবে না, জায়েজ না। কিন্তু হয়তো কেউ ব্যবহার করলো ষাঁড় পাঁঠা ব্যবহার করানোর পর, পাল ধরানোর পর যদি কেউ ইচ্ছা করে এক বোঝা ঘাস দিল, টাকা দিল ভাই ঘাস খাইয়ে দিও, সমস্যা নেই, কিন্তু বিক্রি করা, তার বীর্য আপনি বিক্রি করবেন বা আপনার ষাঁড় আপনার পাঁঠাকে ভাড়াতে পাঠাবেন, এটা জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল নাহা আন সামানিল কালবি ওয়া সামানিল খিনজিরি ওয়া সামানিল খামরি ওয়া মাহরিল বাগি ওয়া আন আসাবিল ফাহল। তার মানে কুকুরের মূল্য, শুকরের মূল্য, মদের মূল্য, আর বেশ্যাবৃত্তির উপার্জন বা মূল্য, আর এই যে পাল ধরানোর জন্য যে পাঁঠা বা ষাঁড় পাঠানো হয় বা দেওয়া হয়, তাতে মূল্য ভক্ষণ করাকে নিষেধ করেছেন, উপহার দিলে নিতে পারা যায়, এটা সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ইন্না নুতরিকুল ফাহলা ফা নুকরাম, বলে আমরা অনেক সময়ে ষাঁড় বা পাঁঠা লোকে নিয়ে যায় পাল ধরানোর জন্য, অতঃপর তারা আমাদেরকে খুশি মনে কিছু দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, ঠিক আছে যদি কিছু ইচ্ছাকৃত দেয়, তিরমিজি শরীফের হাদিস, তাহলে সমস্যা নেই। বলছিলাম যেহেতু মানুষের কোনো কিছু বিক্রয় করা জায়েজ নয়, সময় শেষ হয়ে এসেছে, সংক্ষেপে বলি, মহিলাদের মাথার চুল বিক্রি করা কি হারাম, মহিলাদের স্তনের দুধ বিক্রি করা হারাম। অনেকে বলে যে মহিলাকে তো যখন দুধ পান করানো হয় কোরআন মাজিদে আছে যে তোমরা তাদের পারিশ্রমিক দাও, তো সেটা বিক্রি না, সেটা সে মহিলা আপনার ছেলেকে দুধ পান করাবে, সেহেতু আপনি সম্মানজনকভাবে তাকে তার পারিশ্রমিক দিতে হবে, দুধ তৈরি করার জন্য যে খাবার খেতে হয় সেটা দিতে হবে, তাই না? ওটা বিক্রি করে না। অতএব মহিলা নিজের দুধ মানে কোনো এর মধ্যে রেখে, পাত্রের মধ্যে রেখে বিক্রি করবে, বিক্রি হচ্ছে বর্তমান বিশ্বে, বিক্রি হচ্ছে, এটা জায়েজ না, দুধ বিক্রি করা জায়েজ না। অতএব এখান থেকেই বুঝতে পারছেন যে মানুষের সব কিছুই হচ্ছে সম্মানজনক, মানুষের মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত বিক্রি করা হারাম, অবশ্য প্রয়োজনে দান করা যায়, এবং তার তাফসিল আপনারা শুনলেন কেন এবং কেন নয়, যেহেতু আমরা এসবের মালিক নই, আমাদের দেহের মালিক হচ্ছেন কে, মহান আল্লাহ তাআলা, এই জন্য আমাদের এতে কোনো এখতিয়ার নেই। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করে ফেলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমাদের গ্রামে আমাদের যে মুসলমানের মধ্যে পাঠা নেই, সর্দার বলে ওদের চার পাঁচটা করে পাঠা আছে, কিন্তু আমাদের যেসব ছাগল আছে সেখানে ওখানে নিয়ে যাওয়া হয়, ওরা তার পরিশ্রম হিসাবে 20-40 টাকা করে নেয়, সেটা কি সঠিক? এটাই তো বলা হলো যে যারা নেয় তাদের জন্য নেওয়া বৈধ না, আপনি যদি ইচ্ছা করে দেন তাহলে সমস্যা নেই। কথাটা বুঝলেন, যারা নিচ্ছে তাদের পক্ষ থেকে ফিক্সড করে এত টাকা দিতে হবে, তার মানে এটা বিক্রি করা হলো, এইটা নিষেধ, কিন্তু আপনার দরকারে আপনি পাঠা ধার করলেন বা নিয়ে এলেন বা তাদের কাছে নিয়ে গেলেন, এবারে পাল ধরানোর পর যদি আপনি খুশি মনে কিছু দেন, আপনি যা দেবেন তাদেরকে তাই নিতে হবে, বুঝতে পারলেন? ফিক্সড করে মানে এটাই হচ্ছে বিক্রি করা, বিক্রি করা হচ্ছে নিষেধ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেউ অজ্ঞাত অবস্থায় স্বামী স্ত্রী উভয়ে রাজি খুশি হয়ে কৃত্রিম উপায়ে কোনো সন্তান নিয়েছে, পরে তারা বুঝতে পেরেছে যে মানে বিশাল বড় হারাম কাজ হয়ে গেছে, এক্ষণে তারা বাচ্চাটাকে কি করবে? কৃত্রিম উপায়ে বলতে দুই রকম হতে পারে, স্বামী কিংবা স্ত্রীর দুজনের মধ্যে কারো দোষ ছিল। যেমন স্বামীর দোষ থাকলে পরে, যদি স্বামীর দোষ থাকে তাহলে অনেক দম্পতি আছে তারা গোপনে গোপনে অন্যের বীর্য নিয়ে এসে স্ত্রীর গর্ভে স্থাপন করে, ফলে সন্তান নাই, এটা হারাম, এটা হচ্ছে জারজ সন্তান। আরেকটা হচ্ছে যে স্বামী স্ত্রী উভয়ের আছে ঠিকই, কিন্তু স্বামীর বীর্যের যে শুক্রকীট আছে তা খুবই দুর্বল, ফলে মিলনের সময়ে সঠিক জায়গাতে ঠিকভাবে যায় না, এই জন্য ডাক্তার সেই বীর্য নিয়ে সিরিঞ্জে রেখে সঠিকভাবে স্থাপন করে, তখন সন্তান হয়। যদি এরকম হয়, যদি বীর্য স্বামীরই হয় তাহলে কোনো সমস্যা নাই। এখন আপনি যে প্রশ্নটা করছেন, সে জানতে হবে যে তাদের সন্তান, যে সন্তান তারা নিয়েছে কৃত্রিম উপায়ে, সেই কৃত্রিম উপায়ে নেওয়া সন্তান কি বীর্য স্বামীর না অন্য কোনো স্বামীর? অন্য কারো, অন্য স্বামীর হলে এটা জারজ সন্তান। ইসলামে এই সন্তান তাদের নিজের সন্তান নয়, জারজ সন্তান। যেমন ওই স্ত্রী যদি ব্যভিচার করত অন্য পুরুষের সাথে আর তার বীর্য যেমন এর গর্ভে এসে কি হতো, স্থাপন হতো, তাহলে পরে কি হতো, এটা জারজ সন্তান হতো। তবে এই ক্ষেত্রে বিবাহ বন্ধন যেহেতু রয়েছে, সেহেতু ওরই সন্তান গণ্য করা হতো, স্বামীরই সন্তান গণ্য করা হতো, কিন্তু স্ত্রীর পাপ হতো। স্বামী তো বোঝে না যে আমার স্ত্রী অন্যের কাছে থেকে সন্তান নিয়ে এসেছে, অতএব ওই ছেলে ওই বাপেরই ধরা হবে, তার প্রতি তার নাম সংযোগ করা হবে। কিন্তু এটা এটা ইচ্ছাকৃতভাবে ব্যভিচারটা করছে, স্বামী নিজে জেনে শুনে জানছে যে আমার বীর্যে শুক্রকীট নেই মৃত, ফলে অন্য পুরুষের বীর্য এবং শুক্রকীট নিয়ে এসে স্ত্রীর গর্ভে স্থাপন করে প্রক্ষেপ করে সন্তান নিচ্ছে। জেনে শুনে এটা ব্যভিচার তো বটে, আর সেই সঙ্গে জারজ সন্তান নিজের বংশে ঢুকিয়ে নিচ্ছে, এটা জায়েজ না, ওই সন্তান ওর না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন পবিত্র পরিচ্ছন্ন জীবন যাপন করার, এবং আমাদের বংশে যেন পবিত্র সন্তান আসে, নেক সন্তান আসে, আল্লাহর ইবাদত করবে। আল্লাহুম্মা আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।